الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. شيخ ابن عثيمين رحمة الله عليه يقول في آداب الصيام الواجبة. صيام واجب أدب شمو. اعلموا أن للصيام آدابا كثيرة لا يتم إلا بها ولا يكمل إلا بالقيام بها. صائمের অনেক আদব রয়েছে যেগুলি ছাড়া সিয়াম পরিপূর্ণ হয় না। এগুলি যদি মানুষ আদায় না করে সিয়াম তার পরিপূর্ণ হবে না। এটা হলো দুই প্রকার, এক প্রকার হলো ওয়াজিব আর একটা মুস্তাহাব। তো ওয়াজিব আদব যেগুলি, এগুলি হলো তাই যেগুলি আল্লাহ পাক বান্দার উপর ওয়াজিব করেছেন, চাই কওলি হোক চাই ফিআলি। আর এসব কওলি মানে বাচনিক, আর ফিআলি মানে এগুলো কাজের সাথে সম্পর্কিত, কথার সাথে সম্পর্কিত, কাজের সাথে সম্পর্কিত। এইসব ওয়াজিব আদব আদবগুলি কাজগুলি সাইমকে অবশ্যই আদায় করতে হবে। এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হলো সালাত। আর আমরা সবাই জানি সালাত আলহামদুলিল্লাহ ইসলামের দ্বিতীয় ভিত্তি। বর্তমানে দেখা যায় আমার যা মনে হয় বেশিরভাগ মুসলমান নামাজ পড়ে, রোজাও রাখে মনে হচ্ছে, কিছু তো থাকবেই, আমরা বেশিরভাগ রোজেই রাখছি, রোজা রাখছেন মনে হয়, আল্লাহ আলম। কারণ দেখা যাচ্ছে ছবি চেহারায় বোঝা যায় এখানে যারা এসেছেন সবাই রোজাদার আলহামদুলিল্লাহ। আর আজকে রাখলেন কালকে সবসময় রাখেন তো আল্লাহ, যদি কারো মধ্যে ত্রুটি থাকে ত্রুটি দূর করে দাও। যারা নতুন ভাইয়েরা আছেন ত্রুটি থাকলে দূর করবেন। এক সিয়াম গেলে ওই সিয়াম আর পাওয়া যাবে না। রমজানের সিয়াম রমজান তবে যেসব ক্ষেত্রে রব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন সেটা ভিন্ন কথা। আর প্রত্যেক সচল সবল মুসলিম সিয়াম পালন করতে সক্ষম ব্যক্তির উপর সিয়াম আদায় করা ফরজ, এতে ত্রুটি করা জায়েজ না। তো সিয়ামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল তাহলে ইসলামের পরিশ্রম তো বলতেই হয় না, কারণ সে সিয়াম কেন রাখছে যদি মুসলমান না হয়। ইসলামের পর শাহাদাতের পর দুটি সাক্ষ্যবাণী উচ্চারণের পর সবচেয়ে বড় যে আমল তার তা হচ্ছে সালাত, ফরজ সালাত। ফরজ সালাত কেন বল? ফরজ অনেকে মনে করে যদি তারাই না পড়ে তাহলে রোজাই হয় না, আছে কিনা? আচ্ছা সিয়াম রাখলে অবশ্যই তারাবি পড়তে হয়, সারা বছর যায় মাঝে মধ্যে ফরজ সালাত পড়ে, কিন্তু রমজান মাস আসলে রোজাও রাখে আবার তারাবি পড়ে, জরুরি তারাবি। অচেত তারাবি হচ্ছে সুন্নাহ, দুনিয়ার কোনো আলিম বলবে না ফরজ আমার জানা মতে, হয়তো বলবে সুন্নাহ মুআক্কাদা, তাকে যুক্ত সুন্নাহ, কেউ ফরজ বলবে না। কিন্তু এটাকে অনেকে ফরজ মনে করে, সারা বছর যায় ফরজ সালাত মন চাইলে পড়লে মন চাইলে নাই, অনেকে সবাই তো না, কিছু আল্লাহ কিছু নেই গুণা তো আসি ভালো আমার শুকুর গেজা শুকুর গেজার মন্দা কম আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। তো অবশ্য অবশ্যই প্রত্যেককে সায়েম সায়েম অবস্থা সালাত আদায় করতে হবে, রমজানেও সালাত আদায় করতে হবে, রমজান করেও সালাত আদায় করতে হবে, এর উপর সকলকে প্রতিষ্ঠিত থাকতে হবে। এমনি ভাবে সালাত পুরুষের জন্য, পুরুষের জন্য সচল ব্যক্তির জন্য সক্ষম ব্যক্তির জন্য জামাতের সাথে সালাত আদায় করা, মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব। কথা বুঝতে পারছেন আপনারা? বলে বলবেন না, যুবক 12 ঘন্টা ডিউটি করতে পারে বিল্ডিং কনস্ট্রাকশন, একটা কথা বললাম 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, আর শরীর ভালো না এমনি 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি আছে কি না, মানে শরীর ভালো না বলতে কি অসুস্থ, ডিউটি 12 ঘন্টা স্টপ হল 8 ঘন্টা এই 12 ঘন্টা বললো আর কি কোটাং কোটো করে না এই যে বললাম তবু ছাড়া না, কারণ ওভার টাইম 1 ঘন্টা ডাবল বেতন অথবা 3 ডাবল এরকম হয় না, তাই এটা ছাড়া না, আর সলাতের সময় আসলে অসুস্থ, এটা কিরকম মুসলমান, এত দুর্বল মুসলমান, এই কারণেই আল্লাহর গজব আসছে আমাদের উপর। চতুর্দিকে দেখি অলক্ষ মুসলমানদের মধ্যে অলক্ষ, এটা কি গজব না, পরস্পরের লড়াই গজব না, কাফেরদের চক্রান্ত এটাও গজব, আল্লাহর নাফরমানি সর্বত্র ছড়িয়ে পড়েছে, আস্তাগফিরুল্লাহ আল আযীম। দেখ জামাতের সাথে সালাত আদায় করা সকলের জন্য, আমি বলেছি সক্ষম সচল সুস্থ ব্যক্তির জন্য বাজিব, যারা অসুস্থ ঘর থেকে বের হতে পারে ও তার হিসেবে সালাত আদায় করে, পুরুষ আর মহিলাদের জন্য নিজ বাড়িতে সালাত পড়া উত্তম, আচ্ছা খেয়াল করেন মহিলাদের জন্য ফরজ সালাত কোন জায়গায় পড়া উত্তম, তাহলে তারাবির সালাত কোন জায়গায় পড়া উত্তম হবে, এই জিনিসটা বুঝবেন, যদিও বলছে কেউ গেছে হাজা কেদা কেদা, কিন্তু এখন দেখা যায় রমজান মাসে অনেকে মনে হয় মহিলাদের যাওয়া জরুরি, প্রত্যেকটা মসজিদ এখানে মহিলারা যায় আলহামদুলিল্লাহ, এখানে ভালো ব্যবস্থা আছে আল্লাহর শুকর, আমি নাজায়েজ বলছি না, কিন্তু অনেকে মনে হয় উত্তম উত্তম ফরজ সালাত যদি ঘরে পড়া মহিলাদের জন্য উত্তম হয় তাহলে তারাবির সালাত ও ঘরে পড়া উত্তম অবশ্য অবশ্যই, কিন্তু যারা যায় হয়তো মনে করে এর সাথে চলে গেলাম সহজে সালাতটা আদায় হয়ে গেল ঘরে মুশকিল, এইসব হতে পারে, কিন্তু তবুও এটাকে উত্তম বলে না, যারা ঘরে পড়বে যেসব নারীরা ঘরে পড়বে তাদের জন্য সওয়াব বেশি, ওই বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য তাদের বাড়ি সর্বোত্তম, যত বেশি মানে লুকিয়ে তারা সওয়াব পড়বে তত তারা তাদের সওয়াব উত্তম, ঘরের আঙ্গিনা থেকে মেইন ঘরে সওয়াব পড়া উত্তম, শয়ন কক্ষে সওয়াব পড়া উত্তম আরো উত্তম, আরো আছে যেহেতু মুস্তৌদা ভিতরে মূল্যবান জিনিসপত্র রাখে রাখার জায়গায় থাকে ওই জায়গায় সালাত পড়া তাদের জন্য আরো হাদিস হাদিস দ্বারা প্রমাণিত, মহিলা সৌন্দর্য প্রকাশ করবে না, এরকম পাওয়া যায় এইসব জায়গায় যখন জামাতের সাথে সালাত আদায় করার জন্য যায় খুব খেয়াল করে না, এটা যুবতী অথবা কিশোরী দূরে দূরে পাড়ি বেড়ে যাচ্ছে, আল্লাহ হেফাজত কর, নিজে নিজের হেফাজত, নিজের বাচ্চাদের হেফাজত, পরিবারের হেফাজত, এগুলো করা জরুরি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সিয়ামের জন্য বা সাইমের জন্য ওয়াজিব হলো আল্লাহ পাক যেসব জিনিস হারাম করেছেন সব হারাম কাজ থেকে দূরে থাকা, এটা তো সবসময় আর সায়েম অবস্থায় আরো বেশি, কারণ সায়েম অবস্থায় যে মানুষ হারাম কাজ করে অবস্থায় চুরি করে আমানতের খেয়াল করে মিথ্যা বলে ওয়াদা খেলাপি করে সায়েম, আরেকজনের গীবত করে চুগরি করে লাগিয়ে দেয় দুইজনের পরস্পরে তো, যারা এরকম করে এদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উব্বা সাইমিন হাবুহু আল জুউ, কোন কোন রোজাদার আছে যার অংশ শুধু ভুকা, শুধু ভুকা, সব নেই, কিন্তু সব নেই। এমনিভাবে সবচেয়ে বড় যে কাজ খুবই রকম যেসব লোকজন সরাসরি বাবার কাছে গিয়ে চায় কবর কবর অথবা তার বাবা এদের কাছে গিয়ে যদি সরাসরি চায়, এরকম লোক আছে অনেক, ছাড়ো চায় কিনা, তাদের সবসময় হয়তো এরকম লোক আল্লাহকে যতটুকু ডাকে এর থেকে বেশি রাখে তার বাবাকে। চাপরাকি বলে সত্য বললাম না মিথ্যা, সবসময় কি উচ্চারণ বাবা বাবা বাবা কই আল্লাহ, নাম তো মুসলিম মুসলিম, ইয়েস আই এম মুসলিম, কিন্তু কই তোমার মুসলিম আমার বিপদ দূরকারী আমার বাবা, কিরকম মুসলমান মুশরিক। তো শিরিক থেকে অবশ্য অবশ্যই সকলকে বাঁচতে হবে। আর এমন কথা বলতে নাই এরকম বলবেন মিথ্যা বলে তোমরা বলবে না, এটা হলে হালাল এটা হারাম, অথচ আল্লাহ বলেনি এটা হালাল আল্লাহ জাতির দিকে সম্বন্ধ এমন কথা যে কথা আল্লাহ পাক বলেননি। তাই ভুলে যখন মানুষ বক্তব্য আমরা কোরআনে আছি এরকম বলবেন না, যদি আপনারা স্পষ্ট না হয় না বুঝছেন তাহলে এটা অনেক সময় হয় এরকম, সে নিশ্চিত এই এত নম্বর আয়াত এত নম্বর সূরা এত নম্বর আয়াত এরকম আল্লাহ বলেছেন, যার অর্থ এটা আপনি বলবেন আল্লাহ বলেছেন, কারণ আল্লাহ তো বাংলা বলেনি, আল্লাহর কালাম আরবি, আবার আল্লাহর কালাম আরবি আপনি আরবি বাক্য বানিয়ে আপনি বলতে পারবেন আল্লাহ বলেছেন, শুধু আরবি হলেই হবে না, লাজিম যেভাবে আল্লাহ বলেছে সেভাবে বলতে হবে। আমি নিজেই ভুল করেছি, লজ্জার কিছু নেই, মানুষ থেকে ভুল হয়, বুঝতে পারছেন? তো যখন তুমি বলবে আল্লাহ বলেছেন তখন আয়াত পড়তে হবে, আনা বলবেন কালামুল্লাহ আল্লাহ পাকের ফরমান, এরকম আয়াত, কিন্তু এটা আমার স্মরণ নেই বা এর অর্থ হচ্ছে এটা, কিন্তু আল্লাহ অসুবিধা হবে, কিন্তু আপনি অর্থ বলে আল্লাহ বলেছেন, আল্লাহ কি মানা বলেছেন, এমনকি আরো আপনি বলতে পারবেন না, যদি হুবহু আপনি না জানেন। এই হচ্ছে কোরআনে কারীমের বৈশিষ্ট্য, সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহর কালামের আয়াত অর্থ বলা যাবে না, মানে যেমন হাদিস, হাদিস হাদিস ভাব অর্থ বলা যায়, কিন্তু বহু শব্দ বলতে হবে, বানিয়ে নেয়। তাই খবরদার, কখনো আপনি বলবেন না যেটা হাদিস জানেন না, বলবেন হাদিস তুমি কি এরকম বলে জানিস ধার জানে না, ওই কিছু ভণ্ড ভণ্ড আছে দেখতেন, কিছু সেদিন দিয়েছে একটা ভণ্ড কি জানে আরবি এবার অনেকটা বলেছে, সাধারণ মানুষ আবার হা বাবারে বাবা কত বড় আলিম আরবি নাকি, ওই তাদের জাহিনরা কিছু বলে দিয়েছে মধু জাল হাদিস, অথবা কেউ তাদের পীর উপরে কোন আমল হয় সুন্দরভাবে প্রমাণিত বলতে পারে, তা ঈদ স্বরূপ, কিন্তু এটা সরাসরি দলিল হয় না, সরাসরি দলিল কোনটা কোরআন এবং সুন্নাহ। একরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব আর একটা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই দুই মানদণ্ড আর বিশেষ করে এইসব ইউটিউবে বেশিরভাগ ভালো আমার তো লাইক আর শেয়ার, কিন্তু কি বলছে বুঝতে পারবো না বুঝেই লাইক, খবরটা এরকম লাইক দেওয়ার প্রয়োজন নেই, আরে খামোশ বুঝে আসছে লাইক দিও না, কারণ তুমি তোমাকে যদি চিনে আর যদি ঠিক কিনা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে, তাহলে সময়টা ভালো কাজে ব্যবহার হবে, কারণ কালকে আলোতে আপনার অবশ্য সময় সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, পাঁচটি সময়ের আগে পাঁচটি সময়ের গুরুত্ব, এর মধ্যে থেকে একটা হলো ব্যস্ততার আগে তুমি তোমার অবসর সময়ের গুরুত্ব দিবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। আচ্ছা এইগুলো দুটি, আরেকটা গীবত থেকে দূরে থাকবি, সবাই বুঝে গীবত আগে আলোচনা হয়েছে, চুগলি থেকে দূরে থাকবি, চুগলির কারণে খবর আদা হয়েছে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একবার গেলেন দুই খবর কাজ দিয়ে বললেন এই দুইজনের খবর আদা হচ্ছে, ইন্নাহুমা লিয়াযাবান ওমা ইয়াযাবানি ফি কাবীর বালা ইন্নাহু লাকাবীর আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল ওয়া আম্মা আল-আখর ফাকানা ইয়ামশি বিন নাবীমা। বললেন এই দুইজন জেনে বুঝে বড় করে ভালো কথা বলার চেষ্টা করবে। আমার নবী বলেছেন আচ্ছা বলেন একটা কথা বললাম, যদি চিন্তা না করি তাহলে আমি বুঝতে পারবো কোনটা ভালো না খারাপ? আমরা তো ভাবি ইনসান, বলে দিলেন না, বলার আগে চিন্তা করতে হয়, তাহলে আপনি ভুলা থেকে বাঁচবেন। এই জিব্বার কারণে বেশিরভাগ মানুষের বোধ হয় জাহান নামে অন্যান্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুনেন তিরমিজিতে আল্লাহু আকবার ওয়া হাল ইয়াকুনু আন-নাস আলা মা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আজ-জিনাতিন। এই জিব্বার কথা বলতেই মানুষকে জাহান নামে নিক্ষেপ করবে, ওদম করে, নাসাল আল্লাহ সালামত ওয়াল আফিয়া। আচ্ছা এক ব্যক্তি এই যে দুইজনের কবর আদাব হচ্ছিল, একজনের কেন একজন চুগলি করে বেড়াত আর আরেকজন নিজেকে বাঁচাত না পেশাব থেকে, তো ধরা বুঝে গেল যে পেশাব থেকে বাঁচলে না আরে হোস করবে না তারই আজাব। তো অনেক মুসলমান আছে ওই দাঁড়িয়ে পেশাব করে, বাংলাদেশে ব্যবস্থা আছে, এবার থাকতে পারে কোনো কোনো জায়গায় আছে কিনা, মহাত্মা গুলিতে স্টেশন রেখেছি এক সাইডে দাঁড়িয়ে আর এক সাইডে কিনা। আচ্ছা এবার দাঁড়িয়ে যারা পেশাব করে ওনার তো ওই হয়তো স্টেশনের ব্যবস্থা নাই, ওগুলো আমার জানি না, আবার জানি থাকে তাহলে এইসব জায়গায় পেশাব বাংলাদেশ নতুন নতুন সিস্টেম খেয়াল করতে হবে, প্রত্যেক মুসলমান নিজেকে পেশাব থেকে বাঁচাবে, কারণ এই পেশাব থেকে না বাঁচাবার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ব্যক্তির মধ্যে থেকে একজনকে বললেন এই লোকটি নিজেকে পেশাব থেকে বাঁচাতো না, আর আরেক লোক সম্পর্কে বললেন এরা এই লোকটি কি করতো চুরি করতো, আর বললেন এই দুইজনের এর কারণেই তাদের কবর আজাব হচ্ছে, আল্লাহ আমাদের হেফাজত করো। আমরা মুসলমান, আমরা সবাই জানি আল্লাহ যা বলেন তা সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেন তা সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিথ্যা বলেন না, ঠিক কি না? মা ইয়ানতুকু আনিল হাওয়া, আমার বাপ মিথ্যা বলতে পারে, মা মিথ্যা বলতে পারে, উস্তাদ মিথ্যা বলতে পারে, অমুক আর তমুক মিথ্যা বলতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো মিথ্যা বলেনি আর বলেনি, তার একদম শুরুতেই নাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করেছে। মানুষ হিসেবে রাগ, এটা রাগ কি করে মানুষ কি রাগ করে? তিনি বন্ধ করে লিখা পরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন স্বাভাবিক অবস্থায় থাকেন তখন তো আমি লিখি, আর যখন রাগান্বিত অবস্থায় থাকেন তখন কি লিখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, হে আব্দুল্লাহ, তুমি আমি ভালো অবস্থায় স্বাভাবিক অবস্থায় থাকি কিংবা রাগান্বিত অবস্থায় থাকি, যখন যাই বলি তুমি তাই লিখো, কারণ এই জিহ্বা থেকে কখনো মিথ্যা বের হয় না। সুবহানাল্লাহ বিহামদি, এটা হাদিসটি হাসান পড়ছে, কিন্তু স্বয়ং রব্বুল আলামিন নিজে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, এটাই যথেষ্ট, তার মন থেকে তিনি কিছুই বলেন না। সুবহানাল্লাহ বিহামদি। আর রওয়ায়াতটি এটি কোন জায়গায়? বুখারী এবং মুসলিমের হাদিস। এই দিন ঈদ কবর আদাব হচ্ছে, আল্লাহ আমাদের সকলকে তার যাবতীয় অপমান থেকে বাঁচার তৌফিক দান করুন। আচ্ছা, ব্যবসা বাণিজ্য যাই করেন, আরেকজনকে পরামর্শ দিচ্ছেন, কি আপনার কাছে আসলে বললো ভাই একটু পরামর্শ আপনার কাছে চাই, আপনি সুযোগ বুঝলেন, খালা আছে এখন তার ক্ষতি করবো, কি বলেন? এর চেয়ে বড় গাদ্দার আর কে হতে পারে, ঠিক না? এরকম আছে? আল্লাহ যদি হোক না থাকে, তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জন্য যা ভালো পায় তা তার ভাইয়ের জন্য ভালো না পায়। মানে সে তার ভাইয়ের জন্য ওই জিনিসই ভালো পাবে যা সে তার নিজের জন্য ভালো পায়, এত এতটুকু অবস্থা তার যদি না হয় তাহলে সে পরিপূর্ণ ইমান হবে না। তোমার ভাই অমুক, আচ্ছা আপনি কি বলেন ভাই বলতে কি, যে আপনার মা বাবার সন্তান সে আপনার ভাই, আর প্রত্যেক মুসলমান আপনার ভাই, মা বাবার সন্তান যদি হয় তাহলে তার হক আরো বেশি, তার সাথে যদি গদ্দারি করো তাহলে তোমার গুনাহ হবে আরো বেশি, কারণ সে তোমার রক্তের সম্পর্ক, নিজের আপন ভাই। প্রতিবেশীর সাথে এরকম গদ্দারি, তাহলে তোমার মুসলিম ভাই, তোমার মুসলিম ভাই তার ব্যাপারে তাকে তুমি ওই রকম তার কাজকর্ম যথাসাধ্য তুমি চেষ্টা করবে ওই রকম করতে যেরকম তুমি তোমার নিজের কাজকর্ম করো, কিন্তু এটা তো আমাদের মধ্যে নেই, তো আমার হচ্ছে যথাসাধ্য প্রত্যেকটা জিনিস অবশ্যই যথাসাধ্য। আমার ভাইয়ের সবসময় আমি কল্যাণ করার চেষ্টা করব, কিন্তু আমাদের সবসময় খেয়াল থাকে কিরকম তার দোষ করব, খুব নেই আল্লাহ হালকা কিছু হয়ে গেলে একটা ছাড়তে নেই, ঠিকই না? ভয় করতে হয় রবকে, খবরে জানেন কালকে আল্লাহ এলো পরশু, শুধু আল্লামা হয়ে গেলে হবে না, যদি আমলের ইসলাম হয়। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন, আমাদের ইসলাহ করুন, তাইলে ধোকাবাজি নাই। এমনিভাবে এই যে বাদ্যযন্ত্র ব্যবহার, ওই যে মোবাইল, অনেকে আছে মোবাইলের টোনই ওই বাদ্যযন্ত্র রাখে, মাহাজির আলাতুল্লাহ আলাতুল্লাহ মাহাজির বাদ্যযন্ত্র রাখে না, মসজিদে গিয়ে ওই গেলেন বাজি আল্লাহ, এই জন্য স্বাভাবিক বেল রাখবেন, আর বর্তমান তো মোবাইল করে কত সহজ, সবই গ্রিন আছে, এমনি বস ভাইব্রেশন রাখো অটোমেটিক ওটা চলছে, বুঝে বুঝে যায়, ঠিক না? কোনো অসুবিধা নেই, তুমি বাইরে আছো বাইরে কাজে ওটা খুলে রাখো, আর মসজিদ আসার আগে সব দোষে আসার আগে বন্ধ, মসজিদে হারাম তোয়াব আস্তাগফিরুল্লাহ, তোয়াবের অবস্থা এরকম রিং বাজে, গানের রিং বাজে, হারামে গানের রিং বাজে, ঠিক কিনা? কি বলছেন আপনারা বুঝলেন তো? আমরা যারা এখানে কম মাস নতুন লোক দেওয়া হচ্ছে, নতুন না হলে নতুন নতুন না হলে তোমরা নতুন, তোমরা এখন নতুন না এখন তোমরা পুরাতন, অনেকদিন যাবত আসছো তোমরা ক্লাস, আলহামদুলিল্লাহ আমাদের ইস্তাহ জরুরি, যে কেউ এখানে ক্লাসে আসছে আবার একটা মসজিদ মাসাল মাদ্রাসা, হ্যাঁ কয়েক সপ্তাহে এসে গেছে তুমি পুরাতন হয়েছে, এখন তোমাকে নতুন বলা যাবে, যে নতুন কেউ কেউ আছে নতুন সবসময় থাকতে চায়, পুরাতন হন, এলিম অর্জন করুন আর আমল করুন আর এলিম প্রচার করুন, আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দিন আর আমাকেও। বাদ্যযন্ত্র মিউজিক হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইকুনা মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুন আল-হিরা ওয়াল-হারিরা ওয়াল-খামর ওয়াল-মুআসিফ, আমার উন্নতির কিছু সংখ্যক মানুষ এরকম হবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের কাপড়কে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, এরকম আমার উন্নতির কিছু মানুষ আসবে। এখন দেখো পৃথিবীতে আস্তাগফিরুল্লাহ বলতে নেই, বাংলাদেশে বলছে অনেক লাইসেন্স প্রাপ্ত যৌনকর্মী নাকি আছে, যৌন যৌন কর্মী বলা হয় যাবে কোথায়? এখন তো এক জায়গায় যদি এরকম যদি হয়, অনেক সময় আছে ভালো মানুষ পর্যন্ত খারাপ হয়ে যেত, সেদান্ত সবার সাথে আছে বিশ্বখানা, আমি এই রাষ্ট্রের বাইরে গেলাম কত দুই বছর আগে তিন বছর আগে, রাষ্ট্রের নামে এক দরকার নেই, ওখানে বলছি আস্তাগফিরুল্লাহ আযীম, বড় বড় মুদ্রার দেখা না, মুসলিম রাষ্ট্র বিশ্বখানা, বিভিন্ন রাষ্ট্রের যা বলেছেন তা বাস্তবে হচ্ছে তো, কিছু মানুষ আসবে জিনাকে হালাল মনে করবে, এই জিনাকে সবাই খারাপ মনে করত, মুশরিকরা পর্যন্ত খারাপ মনে করত, হিন্দু পর্যন্ত এখনো অনেক হিন্দু আছে খারাপ মনে খারাপ মনে করে না, সেদিন দেখলাম একটা ওই অসৎ একটা পুরুষকে হিন্দু মহিলা ওকে ধরে মারা দিচ্ছে, আপনারা দেখেছেন কিনা, মারছে হিন্দু মহিলা মুসলমানরা, তারাও জিনা ফাহিশা, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা'আ সাবীলা, জিনার কাছে তোমরা যাবে না, এরা হলো নির্লজ্জ কাজ, অশ্লীল কাজ, এই অশ্লীল এটা যে অশ্লীল কাজ সবাই মুশরিকরাও বুঝে, বিদুরীরাও বুঝে, হয়তো নাস্তিক কাস্তিক যারা আল্লাহ বিল্লাহ বলতে কিছু বুঝে, আল্লাহর উপর বিশ্বাস ওরা হয়তো, তবু ওরা সবাই না, এটা যে একটা গলত কাজ সবাই বুঝে, কিন্তু এত সত্য দুঃখের ব্যাপার, যদি এ কথাটি সত্য হয় যেহেতু আমার আমি ফুল জানি না এই জন্য, কিন্তু সবসময় শুনে থাকি যে যৌনকর্মী কয়েক হাজার লাইসেন্স প্রাপ্ত যৌনকর্মী রয়েছে বাংলার মাটিতে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মোদের লাইসেন্স মজুদ আছে কি না, মোদের লাইসেন্স মজুদ, উনি এক মন্ত্রী নাকি বলেছিলেন এই লাইসেন্স যদি না হয় তাহলে বিদেশ থেকে পর্যটক আসবে না বাংলাদেশে, এতে আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে, এটা কি সত্য না মিথ্যা? আপনারা শুনেছেন? বুঝতে পারছেন, মোদের লাইসেন্স না দিলে অর্থনৈতিক দিয়ে দেশের ক্ষতি হবে, তাই দিতে হবে। আল্লাহ আমাদের হেদায়ত দিন, বুঝার তৌফিক দিন, আমার দেশের সরকারকে, জনগণকে, সৌদি সরকারকে, সৌদি জনগণকে, সব মুসলিম, সব কোটি মুসলিম রাষ্ট্রের পরিচালকদেরকে আল্লাহ পাক হেদায়ত দিন, সৌদি সরকারকে আল্লাহ পাক ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দিন পরিপূর্ণরূপে। একটা কানুন আছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু পরিপূর্ণরূপে তো পরিপূর্ণরূপে আল্লাহ তৌফিক দিন তাদেরকে। আচ্ছা, জিনা হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই, হারিফ পেশাবের কথা পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থা জায়েজ না, বিশেষ বিশেষ কারণ সেটা ভিন্ন। আল খামর মদ, আল মাআজিজ, মাআজিজ হলো বাদ্যযন্ত্র, গেনগেলা গেনগেলা, এখানে দেখেন চারটি কথা উল্লেখ হয়েছে, চারটি, তিনটা আমরা সবাই জানি হারাম, ঠিক না? আর আরেকটা মাআজিজ উল্লেখ করা হয়েছে, তাহলে ওই তিনটাও হারাম তো, মাআজিজ যেটা বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র হালাল হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের অনেক লোক আসবে, অনেক লোক আকওয়াম মনে করবে, বড় বড় গোত্র গোত্রের লোকজন মনে করবে রেশমের কাপড় হালাল, আচ্ছা জিনাকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। তো আপনি কি বলেন, বাদ্যযন্ত্র হারাম, বাদ্যযন্ত্র হালাল, জিনাকে হালাল, আচ্ছা মদকে হালাল, রেশমের কাপড় পুরুষদের জন্য স্বাভাবিক অবস্থা কি হালাল? আমরা সবাই সব রকমের কবিরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি সালিম অবস্থায়। আর এমনি ভাবে আরেকটি কথা না বললে হয় না, যাকাত দেওয়ার উপর ওয়াজিব, তন্ন তন্ন করে হিসাব করে যাকাত আদায় করবেন, যাকাত আদায় ত্রুটি করবেন না, ভুল করবেন না, বলবেন না আমি যাকাত দিয়ে নেই, আজকে 10 লাখ টাকা আমার ব্যাংকে আছে, 25,000 অনেক, 20 লাখ, 50,000 হলো মুশকিল, 40 লাখ, 1 লাখ, স্বর্ণের দোকান ভান্ডার অনেক আছে, স্বর্ণ অনেক, আমার বলি দেই দিলে করে থাকবে না বাকি। শেখ নাজিম রহমাতুল্লাহি কি বলেছেন, তোমার কাছে যতক্ষণ পর্যন্ত নিসাব পরিমাণ স্বর্ণ আছে তুমি যাকাত দিতে থাকো, নিসাবের নিসাবের নিচে সে খালাস, আর যাকাত আসবে। কথা বুঝতে পারছেন? নিসাব পরিমাণ স্বর্ণ যতক্ষণ পর্যন্ত মজুদ, রূপা মজুদ, টাকা মজুদ, হ্যাঁ, তোমাকে যাকাত দিতে হবে। যখন নিসাবের নিচে চলে আসছে 85 গ্রাম থেকে কত 84, খালাস, না হয়ে দেখা সহজ কিনা ব্যাপার। অনেকে প্রশ্ন করে, আমি ঋণী, আবার আমার কাছে মালও আছে, টাকা তো আমি দেখেন শেষ রহমতুল্লাহ আলী বলেছেন সহজ, তুমি বলছো ঋণী, আবার তোমার কাছে মাল আছে, তুমি চাও জাকাত না দিতে, ভালো কথা, তাহলে তুমি তাকে ঋণ পরিশোধ করে দোষা দিয়ে খারাপ, তোমার উপর জাকাত আসবে না। কথা বুঝতে পারছেন? নিজের কাছে মাল রাখছো, আবার তেলে দিয়ে তোমার করছি তো সম্পদ, তোর সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত জাকাত উসুলকারীদেরকে যখন প্রেরণ করতেন বলতেন না, যাদের ঋণ আছে তাদের থেকে নিবেন, এরকম কিছু বলতেন না, তারা গিয়া যদিও আলেমদের মত বিরোধ, আমি এই কথা আমার কাছে খুব সহ মানে খুব ভালো লেগেছে, ইখতিলাফ তো থাকবে কি আমার পর্যন্ত, কিন্তু আপনি চেষ্টা করবেন যে কাজ করলে আপনি সন্দেহ হতে কথা, আপনি যদি যাকাত দিয়ে দেন, যাকাত দিয়ে দেন, আপনি সন্দেহ থেকে বাঁচলেন। আর যদি যাকাত ঋণগ্রস্ত ব্যক্তির উপর, ঋণী ব্যক্তির উপর যাকাত ফরজ, যারা বলে যে যাকাত ফরজ তাদের কথা যদি হক হয় তাহলে তো মুশকিল। আর আমি যা মনে করি এই কথার এই সত্য হক, হিসাব করে জাকাত দিবেন, জাকাত আদায়ে ত্রুটি করবেন না। যারা জাকাত আদায়ে ত্রুটি করে কাল কিয়ামতের দিন তার সামনে তার ওই মাল ওই সম্পদ বিষাক্ত সাপের মত সাপ হয়ে আসবে, বিষাক্ত সাপ। বুঝতে পারছেন? টাকলা মানে নাকি আর উপরে থাকবে বিষাক্ত ফুটা, বিশেষ ফুটা আপনার আপনার চুয়াল ধরবে, চুয়াল কি দেন চুয়াল, এগুলো চুয়াল এই বিষাক্ত সাপ, আস্তাগফিরুল্লাহ আলাদি ধরে দংশন করতে থাকবে আর বলবে আলা মালুকা আলা কানুকা, আমি তোমার মাল, আমি তোমার গুপ্ত ধন, ভয় করো আপনি যদি জাকাত খাওয়ার উপযোগী না হন আপনার জন্য জাকাত দেওয়া হারাম। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من سال اموال الناس تكثرا فانما يسال جمرا او ياكل جمرا فليستقل او ليستكثر يوجدي নিজের মাল বৃদ্ধির জন্য, মাল বাড়ানোর জন্য আরেকজন কাছে চায়, তাহলে সে আগুনের অঙ্গার খেলো, আগুনের অঙ্গার খেলো, আগুনের অঙ্গার খেলো, অঙ্গার চাইলো। সুস্থ এসে চাইলেন, আল্লাহ রাসূল তাদের দিকে তাকিয়ে বললেন, এই সম্পদে ধনবান এবং সবল, যারা কামাই করতে উপার্জনকারী সবল, এদের কোন অংশ নাই। বঙ্গালী আমি, বোর্ড আমি, পাকিস্তানি আমি, মিসকিন বিদেশে এসেছি, এরা সব জানি। অথচ আল্লাহ আপনাকে দিয়েছে পয়সা, আপনার উপর জাকাত খরচ, আপনি নিয়মিত কামাই করছেন, বাচ্চাদেরকে সবাইকে খাওয়াচ্ছেন, নিজে খাচ্ছেন, আমি তো আলহামদুলিল্লাহ আমার কামের মধ্যে বরকত দে, আপনাদের মধ্যে বরকত নাই, যে বললে বরকত নাই তার বরকত হবে না, সে সবসময় মিষ্টি থাকবে, আপনারা দেখেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ধনী ছিলেন কিনা, প্রথমে তো গরিব ছিলেন পরে ধনী, কিন্তু ওই নবীর ঘরে এক চার দুই চার তিন চার চলে যেত, চলে আগুন জ্বলত না, কি খেলেন খেজুর আর পানি, মায়ের জিজ্ঞেস করা হলো তার আপনার চলতেন কিরকম, তিনি বললেন দুইটি কালো জিনিস আর আসলাম আত্মা বলল না খেজুরের পানি, সুবহানাল্লাহ, এই খেজুরের পানি দিয়ে জীবনযাপন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, হে রব, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের রিজক তুমি কুত হিসেবে রাখো। কুত কিরকম হয়? যেটা খেলে কোন রকম মানুষ বাঁচে, শ্বাস প্রশ্বাস টানতে পারে, বুঝছেন? আমাদের অবস্থা, যাই হোক, নিজেকে কন্ট্রোল করি, মাল আছে, মালের জাকাত দিব, মালের জাকাত যদি কেউ না খায়, কথা বলছেন, যে জাকাতের উপযোগী সে খাবে, কিন্তু সারা জীবন খাবে? কি বলে শুক্রান, তুমি এখানে থাকে বলা জাকাতের উপযোগী না, কিন্তু কেউ যদি হাদিয়া দেয়, তুমি হাদিয়া তো ফিরে দেয়, হাদিয়া হাদিয়া অনেকে এমনি দেয়, তুমি যদি তোমার সন্দেহ হয় এটা মুমকিন হাদিয়া না অন্য কিছু, যদি দেখো ওকে জিজ্ঞেস করবে কিনা, না খালি দিয়ে তুমি খাও না, ওটা দিয়ে দেবো অন্য কোনো মিসকিন, বাংলাদেশ গরিব মিসকিনকে ইনশাআল্লাহ হেফাজত করবে, যদি তোমার মনে সন্দেহ যায়। পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দান, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ তুমি দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নামে জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, ইয়া রাব্বানা, বাকি দিনগুলি আমরা যেন সুন্দরভাবে সিয়াম কিয়াম আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো, তারাবির সালাত করতে পারি, কিয়াম করতে পারি, সিয়াম সুন্দরভাবে আদায় করতে পারি, হায় আল্লাহ গত কয়েকদিন চলে গেছে, ইয়া আল্লাহ বাকি জিন্দগি জানি না আমরা জিন্দা আছি না মুর্দা, ইয়া রব তুমি আমাদেরকে ইমানের উপর সাবিত রাখো, আর যে সময় মৃত্যু দিবে আল্লাহ ওই সময় যেন আমাদের মুক্তিকে বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষ কালাম যেন আমাদের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়া মুসলমানদের উপর আল্লাহ রহম করো, আমিন, মজলুমদেরকে উদ্ধার করো, আমিন, জালিমদেরকে পকড়াও করো, হায় আল্লাহ আমাদের জানমালে তুমি হেফাজত করো, আমিন, হায় আল্লাহ সন্ত্রাসী ছিনতাইকারী এইসব লোকদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করো, জালিমদের অনিষ্ট থেকে আমাদের জানের হেফাজত করো, আমাদের সম্পদের হেফাজত করো, আমাদের ইজ্জত আবরুর হেফাজত করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।